যদি খুঁজে দেখি সারা দুনিয়া আমার জনম দুঃখী মায়ের মতো এমন দুঃখী না আমার জনম দুঃখী মায়ের মতো এমন দুঃখী মহান স্রষ্টা আল্লাহ রাব্বুল আলামিনের সৃষ্টিকুলের শ্রেষ্ঠ জীব আমরা আদম সন্তান সুন্দর এই দুনিয়ার জমিনে যাহার দুঃখ বেদনার মধ্য দিয়ে আমাদের আগমন ঘটেছে তিনি আমাদের সেই অত্যন্ত প্রিয় আপনজন তিনি আমাদের মা মায়ের দুঃখ বেদনা কান্না হাসি কেমন হতে পারে বা হয় এ কথাটি কম বেশি আমাদের সবারই জানা আছে কিন্তু তারপরও আমরা এমন কিছু সন্তান আছি যারা আপন মায়ের সেই দুঃখ ভরা জীবনের করুণ গাথা দিনগুলিকে ভুলে যাই প্রতিনিয়তই দিতে ব্যর্থ হই আমাদের কাছ থেকে প্রাপ্য মায়ের পরিপূর্ণ অধিকারটুকু তাই মায়ের দুঃখ ভরা জীবনের সেই সব স্মৃতিগুলিকে বিশিষ্ট গীতিকার ও সুরকার শামীম মজুমদারের কথাও সুরে শ্রোতামহলে উপস্থাপন করেছেন ইসলামী সঙ্গীতাঙ্গনের দুই উদীয়মান কণ্ঠশিল্পী মহিউদ্দিন মিয়াজি ও মফিজ সিদ্দিকী তাদের এবারের উপস্থাপনা জনম দুঃখী মা ইসলামী সঙ্গীতের মন কাড়া আয়োজন জনম দুঃখী মা জনম দুঃখী মা জনম যদি খুঁজে দেখি সারা দুনিয়া আমার জনম দুঃখী মায়ের মতো এমন দুঃখী না আমার জনম দুঃখী মায়ের মতো এমন দুঃখী না যদি খুঁজে দেখি সারা দুনিয়া আমার জনম দুঃখী মায়ের মতো এমন দুঃখী না আমার জনম দুঃখী মায়ের মতো এমন দুঃখী না কষ্ট ব্যথা আছে সারা দুঃখে মায়ের জীবন ভরা পায়নি সুখের কুলকিনারা জীবনটা আমার মোর সাহারা ও কষ্ট ব্যথা আছে সারা দুঃখে মায়ের জীবন ভরা পায়নি সুখের কুলকিনারা জীবনটা আমার মোর সাহারা সুখ জননী ভঙ্গে পায়নি সুখ জননী ভঙ্গে পায়নি দুঃখ শুধু হায় আমার জনম দুঃখী মায়ের মতো এমন দুঃখী না আমার জনম দুঃখী মায়ের মতো এমন দুঃখী না যদি খুঁজে দেখি সারা দুনিয়া আমার জনম দুঃখী মায়ের মতো এমন দুঃখী না আমার জনম দুঃখী মায়ের মতো এমন দুঃখী না অশ্রু ভেজা চোখটি যখন দুঃখী মায়ে করত মোচন মায়ের মুখ পানে চেয়ে ভাবি এমন হয় কে আপন ও অশ্রু ভেজা চোখটি যখন দুঃখী মায়ে করত মোচন মায়ের মুখ পানে চেয়ে